الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم سورة قلمر تن مرات قد كلم الله رب العالمين محمد صلى الله عليه وسلم ارتاريتي قنصم قركي بولتن وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ نشتی اپنی اتم چریتر ادھکاری مہان چریتر ادھکاری صلوات اللہ وسلم علیہ نبی کریم صلی اللہ علیہ وسلم جی چریتر اے چریتر ہوچے ہمادر جنو آدرش معائشہ رضی اللہ عنہ کے پرشن کرا ہلو যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণ কি ছিল, তিনি উত্তরে বললেন কান খুলুকুহুল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণ কুরআন ছিল। যদি তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখতে চাও তাহলে কুরআন পাঠ করো, আল্লাহু আকবার, শুরু থেকে শেষ পর্যন্ত কুরআনে যা আছে তাই তুমি পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ সম্পর্কে কি বলবো, স্বয়ং রব যা সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। এ কারণে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধৈর্যশীল আর এত চরিত্র ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন نبی کریم صلی اللہ علیہ وسلم کے بلا حلو یا رسول اللہ ادعو علی المشرکین، اے اللہ رسول اپنی مشرک دل اوپر بدعا کرو، کنتو نبی تو نبی صلی اللہ علیہ وسلم عمد المتتنا تونتی لی بولن انی لم ابعث لعانا و انما بعثت رحمتا، اما کے لعان ہی شبے بہت سنا کری ہی شبے প্রেরণ করা হয়নি, আমাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আর কিরকম রহমত, সব সব জায়গায় দয়া, দয়া আর দয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। স্বয়ং রব্বুল আলামিন বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য মানব জিন জিন মানুষ, আসলে তো আলম শব্দ ব্যাপক, বিশেষ করে মানুষ আর জিন তথা সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে সুবহানাল্লাহি বিহামদিহি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুখারী এবং মুসলিমে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মা খুয়্যিরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ক্বাত ইল্লা ইখতারা আইসারাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুটি কাজ পেশ হতো, সামনে দুটি জিনিস, দুটি কাজ, এই দুই বিষয় থেকে যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ মনে করতেন সেটাই গ্রহণ করতেন, কঠিন পথে যেতেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা দুই কাজের মধ্যে যেটা সহজ ওইটা গ্রহণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন মা লাম ইয়াকুন ইসমান, যদি গুনাহ না হয়, বস গুনাহ হলে যাবেন না, বলছেন ফা ইন কানা ইসমান কানা আবআদ আন-নাস মিনহু, যদি গুনাহ হয় তাহলে সবচেয়ে বেশি দূরে তিনি থাকেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ নাই দেখছেন তার উম্মতের ফায়দা হবে, উম্মতের জন্য এটা সহজ, আলহামদুলিল্লাহ। এজন্য দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউলা আশুক আলা উম্মতি, আল্লাহু আকবার, লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের কষ্ট হবে বলে আশঙ্কা না থাকতো তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম তারা যেন প্রতি সালাতের সময়, হুজুর কত আছে হুজুর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহিম, কতটুকু দয়াশীল আমাদের প্রতি। সামনে হাদিস দেখেন, ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন ক্বাত ইল্লা আন তুনতাহাক হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা। ওই যে হাদিসটি বলেছেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি, এরকম শব্দ এখানে বলছেন, ওমান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন ক্বাত ইল্লা আন তুনতাহাক হুরমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো থেকে তার ব্যক্তিগত কারণে প্রতিশোধ নেননি, ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ নেননি। তবে যদি আল্লাহর বিধান, আল্লাহর হুরমত নষ্ট করা হতো, তাহলে আল্লাহ দ্বীনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নিয়েছেন, বলছেন ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা, এর বদলা নিয়েছেন একমাত্র আল্লাহর জন্য, কিন্তু ব্যক্তিগত কারণে কখনো কারো কাছ থেকে প্রতিশোধ নেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেহান তো কিরকম ছিলেন নবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কিরকম ছিল? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন 10 বছর, 10 বছর খেদমত, নবীর খাদিম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন তার চরিত্র, والله لقد خدمته 9 سنين ما علمته قال لشيء صنعته لما فعلت كذا لما فعلت كذا وكذا الله قسم خير برشي আমি নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি 9 বছরের কথা, 9 বছর 9 সিনিন, মানে মৃত্যুর বছর গেলে হয় 10, ওই হিসেবে 10 বলা হয়। لقد خدمته 9 سنين ما علمته قال لشيء صنعته لما فعلت كذا وكذا আমি 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, কিন্তু কখনো জানিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন কাজ সম্পর্কে বলেছেন, আমি করেছি কেন এরকম করলে। এক বছর 2 বছর নাকি, আমরা যদি এক সপ্তাহে যদি থাকি আরেকজনের সাথে কি হবে, 9 বছর তথা 10 বছর, 9 বছর খিদমত, কোনদিন বলেননি লিমা ফালতে কাদা ওয়াকাদা, তুমি এরকম এরকম করলে কেন, আর কোন একটা কাজ করার ছিল না। বলছেন ওয়ালা আবা আলাইয়া শাইআন কাত, কোন ক্ষেত্রে আমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোষারোপ করেন। আল্লাহু আকবার, আজ আমাদের দেশে দেখেন কি অবস্থা, চাকর, ঘরের চাকর বাচ্চাদেরকে কিরকম যে মানুষ অমানবিক আচরণ করে আমরা দেখতে পাই, এদের মধ্যে মানবতা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওরা জানে না, বিধায় এরকম করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম বাচ্চা, 9 বছর খিদমত, 10 বছর খিদমত, কখনো তাকে দুজন করেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গালমন্দ করে, গালমন্দ না দুজন, তুমি এরকম করেনি, তোমার এরকম দোষ হয়েছে, এটি তার অর্থ আই বলা মানে বুদ্ধিসাব করা, না তোমার এটা ঠিক হয়, এটা ঠিক হয় না। আল্লাহ আকবার, কিরকম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ওয়াল্লাহি মা ক্বালা লি উফ কত, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো উফ বলেননি, মানে দুঃখ প্রকাশ করেননি, তার দুঃখ লেগেছে একটা কাজ করেছে যে মূলটা বাচ্চা তো খাদিম, উফ বলেননি, কিরকম এটা করলে। আল্লাহ আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনি তুলে ধরবেন এটা, আল্লাহ আকবার, মনে হয় সারা জীবন যদি কেউ বক্তব্য রাখে শেষ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে, চারিত্রিক গুণই হচ্ছে কোরআন, তো আপনি কি করবেন? যেভাবে আপনারা আগে শুনেছেন মা আয়েশা কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কানা খুলুকুহুল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ হলো কোরআন। তো আমি এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে কিছু তথ্য কোরআন এবং সুন্নাহ থেকে পেশ করলাম। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। কোরআনকে সামনে রেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সামনে রেখে আমরা যেন চলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।